আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের আলোচ্য বিষয় হল শয়তান নিয়ে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানুষের আদি শত্রু। কোন কাল থেকে শত্রু? সেই আদি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার সময় থেকে শত্রু। সেই শত্রুতা মানুষের পেছনে লেগে আছে এবং কতদিন পর্যন্ত থাকবে? কেয়ামত পর্যন্ত থাকবে, কেয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, ইন্না শয়তান আলাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ করো, বন্ধুরূপে গ্রহণ করো না। কিন্তু মানুষ বুঝতে পারে না, অনেকে মীর ভাইয়ের মতো শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, মানে বুঝে না যে হ্যাঁ আমার পেছনে কি আসছে, শয়তান আসছে, বুঝে না যে এর প্রলোভনটা কার, শয়তানের। কেন? অনেক সময় শয়তান আসে মানুষের কাছে আর মানুষকে ভ্রষ্ট করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। সেই পদ্ধতি এমন পদ্ধতি যে মানুষ বুঝতেও পারে না যে এটা আমার জন্য ভুল পদ্ধতি এবং এর জন্য আমাকে ভ্রষ্ট হতে হবে। তার বিভিন্ন জাল আছে, তার বিভিন্ন ফাঁদ আছে, সেই ফাঁদ পেতে থাকে। আমরা যেমন ফাঁদ পেতে পাখি ধরি এবং জাল পেতে পাখি ধরি বা শিকার করি, আর আপনারা যারা ঘরে ইঁদুর ধরেন তারা জানেন কিভাবে ফাঁদ পেতে রাখা হয়, তাই না? ভিতরে একটা বিস্কুট দিলে সেই বিস্কুটটা যেমনি খেতে যাবে, ভাববে বিস্কুটটা ঝুলে আছে, খেতে যাবে আর হ্যাঁ দারুণ সুন্দর শিকার। শয়তান আমাদের জন্য এইভাবে ওঁত পেতে আছে, যেখানে সেখানে জাল ফান পেতে রেখেছে। তার বিভিন্ন জাল কি রকম? নম্বর এক, বাতিলকে সুশোভিত করে প্রদর্শন। হককে বাতিল, বাতিলকে হক করে প্রদর্শন করে শয়তান। আপনি বুঝতে পারবেন না, তালগোল খেয়ে যায়। হককে বাতিল মনে হবে, বাতিলকে হক মনে হবে, আপনি বুঝতে পারবেন না। ভালো লোককে খারাপ লোক মনে হবে, খারাপ লোককে ভালো লোক মনে হবে। সম্মানিতকে অসম্মানিত, ঘৃণিত মনে হবে। আপনারা জানেন যদি কেউ সৎ কাজের আদেশ করে মন্দ কাজে বাধা দেয়, সেই লোক মানুষের কাজে সাধারণত ভালো হয় না খারাপ হয়? চোখের বালি সবচেয়ে নিকৃষ্ট, গাধা কুকুর বিড়াল থেকেও নিকৃষ্ট সেই মানুষ। সেই মানুষকে সংসারে ঘরে কেউ দেখতে পারে না, বলে সবসময় খচর খচর খচর খচর করি আছে। আরে খচর খচরটা করছে কেন? শরীয়ত বিরোধী কাজ করলে আল্লাহর হুকুম হচ্ছে যে তোমাকে নিষেধ করা হবে, সৎ কাজের আদেশ মন্দ কাজে বাধা দেওয়া হবে। আর এই জন্য যে এই কাজ করে, যে ভালো কাজের আদেশ দেয় মন্দ কাজে বাধা দেয়, সে হয়ে যায় তার চোখের বালি। চোখে বালি পড়লে কি অবস্থা হয়? খচখচ খচখচ করে চোখটা। তেমনি সেই লোক চাম সামনে এলে খচ খচ খচ খচ করে, একটু পছন্দ লাগে না, ভালো লাগে না, ঘৃণ্য ঘৃণ্য ঘৃণিত। শয়তান সেই লোকটাকে মানুষের চোখে ঘৃণ্য করে তোলে, ছোট করে তোলে, এই জন্য সে তাকে সহ্য করতে পারে না। অনেক সময় দোষ না হলেও দোষ বের করে, দেখতে লারি চলন বাঁকা। সুতরাং শয়তানের পেছনে আছে বাতিলকে সুশোভিত করে প্রদর্শন, সুন্দরকে অসুন্দর আর অসুন্দরকে সুন্দর করে প্রদর্শন করে তোলে শয়তান। আর তার ফলে মানুষ ভ্রষ্ট হয়, সৎকর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়। এমন পদ্ধতিতে ভ্রষ্ট করার প্রতিজ্ঞা সে আদে গালেই, সে এই সময়ে আদমকে সৃষ্টি করার সময়ই, যখন সে মালউন হল, যখন সে সিজদা না করে আল্লাহর কাছে বিতাড়িত হল, তখনই বলেছিল, প্রতিজ্ঞা করেছিল, রব্বি বিমা আগাওয়াইতানি লা উযাইয়িনান্না লাহুম ফিল আরদি ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন। হে রব, হে প্রতিপালক, তুমি যে আমাকে বিপদগামী করলে তার জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে অবশ্যই শোভনীয় করে তুলব, লা উযাইয়িনান্না লাহুম, খারাপকে সুন্দর করে তুলব, পাপকে সুন্দর করে তুলব। আর ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে ভ্রষ্ট করে ছাড়ব। সবাইকে ভ্রষ্ট নাকি দুনিয়াতে? না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার যে একনিষ্ঠ বান্দা হবে তাকে পারবো না, উনি নিজেই জানে তাকে পারা যাবে না। বাকি অধিকাংশ মানুষের কাছে হককে বাতিল রূপে, বাতিলকে হক রূপে, হক সুশোভিত করে তুলব। এই জন্যই আপনি দেখবেন যদি কোনো এক জায়গাতে একটা আলেমের প্রোগ্রাম হয় সেখানে কত লোক হয়, আর যদি কোনো অভিনেত্রী বা অভিনেতা আসে জায়গা দিতে পারবেন? পুলিশ আনতে হবে, তাই না? পুলিশ আনতে হবে, আবার মহিলা পুলিশও চাই, না হলে মহিলাদেরকে ঠেকানো মুশকিল। বেশ, যদি কোনো আলেম কোরআন হাদিসের আলেম আসে তার সভাতে কত লোক হয়, আর যদি এমন আলেম আসে যে মোটামুটি ওই দিককার মতো ওয়াজ নসিহত করতে পারে তার সভাতে কত লোক হয়? বুঝতে পারছেন পার্থক্য আছে? সুতরাং শয়তান সবসময় চায় যে বাতিলকে সুশোভন করে দেখাবে, আর তে প্রতিজ্ঞা করেই নিয়েছে, লা উযাইয়িনান্না লাহুম, লা উযাইয়িনান্না লাহুম, আমি তাদের কাছে সুশোভন করব হককে বাতিল রূপে, বাতিলকে হক রূপে। শয়তানের কুচ্চা চুক্কা চক্রান্ত সমূহের একটা চক্রান্ত এই যে মানুষের বিবেক বুদ্ধিতে শয়তান জাদু করে। অতএব আল্লাহর ইচ্ছা ছাড়া তার সেই জাদু প্রতিক্রিয়াতে সবাই ফেঁসে যায়, যাকে আল্লাহ চান না সে ফাঁসে না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, খাঁটি বান্দা যে হয় সে শয়তানের কুচক্র বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একদম চকিত হয়ে ওঠে, সাবধান ও সতর্ক হয়ে ওঠে। এই জন্য ইমানদারের উচিত যে সে যেন এই শ্রেণীর কোন কাজে ফেঁসে না যায়, আর শয়তানের চক্রান্তে পড়ে বাতিলকে হক মনে না করে এবং হককে বাতিল মনে না করে। মানুষের বিবেক বুদ্ধিতে জাদুগ্রস্ত করে, নানা কুপ্রবৃত্তিতে প্রবৃত্ত করে এবং বহুদা বিভক্ত মত ও পথে দ্বিধাগ্রস্ত করে শয়তান, প্রত্যেক ভ্রষ্ট পথে মানুষকে পরিচালিত করে, একের পর এক নানা মরণ ফাঁদে তাকে নিক্ষেপ করে, তার সুশোভন করার ফলে মানুষ মূর্তি পূজাতে লিপ্ত হয়, মূর্তি পূজাকে সুশোভন করে, মাজার পূজাকে সুশোভন করে, বিভিন্ন রকম যুক্তি দেখিয়ে বলে না এগুলো খারাপ না, এগুলো ইসলামী, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আপনি আপনার আত্মীয়কে ভালোবাসেন কিন্তু শয়তান আপনাকে এমনভাবে বলবে, বুঝদেবে যে আপনি তখন ভাববেন কি যে আত্মীয়তার বন্ধন, এর সঙ্গে আত্মীয়তা করা ঠিক না, কন্যা জীবন্ত পতিত করে, সে যুগের কথা, এ যুগেও আছে, এ যুগে কন্যা জীবন্ত পতিত কেমন, এ যুগে আর মাটিতে পুঁততে হয় না, এ যুগে গর্ভ অবস্থাতেই তাকে পুঁতে ফেলা হয়, মুকুল অবস্থাতেই ঝরিয়ে দেওয়া হয়, কত শত কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে। আজকাল তো যন্ত্র দিয়ে দেখা যায়, যন্ত্রে দেখে যে হ্যাঁ এই ছেলে নয় মেয়ে, বাস তাকে হত্যা করে দাও। ছেলেরাই শুধু মেয়ে অপছন্দ করে তা না, বরং মেয়েরাও মেয়ে অপছন্দ করে, মা হয়ে মেয়েকে অপছন্দ করে। তবে হ্যাঁ, এর পেছনে আরো কারণ আছে, যেহেতু শ্বশুর বাড়িতে যদি মেয়ে সন্তান জন্ম দেওয়া হয় আর বিবাহে যৌতুক না দেওয়া হয় তাহলে তার গ্লানির সীমা থাকে না, এই জন্য আগে থেকেই পথের কাঁটা দূর করে দেয়, শয়তান সুশোভিত করেছে তাই এরকম হয়। মানুষকে ভালোবাসার নামে, পাপীকে নয় পাপকে ঘৃণা করার নামে, মানুষের সাথে সৌজন্যমূলক ব্যবহারের নামে সৎকার্যে আদেশ ও মন্দ কার্যে বাধাদান বর্জনে উদ্বুদ্ধ করে শয়তান। একটা লোক খারাপ কাজ করছে আপনি বাধা দেন না কেন? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, তার মানে ওর সাথে বন্ধুত্ব ঠিক রাখো, ওর পাপকে ঘৃণা করো। পাপকে ঘৃণা করলে আর পাপীকে ঘৃণা না করলে চোরের শাস্তি দেওয়া ঠিক? মদখোরের শাস্তি হওয়া ঠিক, খুনি ব্যভিচারীর শাস্তি হওয়া ঠিক? পাপটাকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না, ও ঠিক আছে না? যে পাপ করে, পাপ যেমন ঘৃণ্য, পাপীও সেরকম ঘৃণ্য হতে পারে। তবে হ্যাঁ, তাকে ঘৃণ্য বলে তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাকে কি করো, সংশোধন করার চেষ্টা করো, আকর্ষণ করো, তাকে বোঝাবার চেষ্টা করো, না মানলে যথাযথ যথাবিহিত ব্যবস্থা নাও। অনেকে মনে করবে যে ভাই, যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, এইরকম কোরআনের একটা আয়াত আছে, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযাহতাদাইতুম। হে ইমানদাররা, তোমাদের আত্মরক্ষা করাই কর্তব্য। তোমরা যদি সৎপথে পরিচালিত হও, সারা বিশ্বের লোক যদি ইমান না আনে, তোমাদের কোনো ক্ষতি হবে না, কোরআনের আয়াত। তবে যে পথভ্রষ্ট হয়েছে, সে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। বলুন, আমাদের কি ক্ষতি যদি সারা বিশ্বের লোক ইমান না আনে? কোনো ক্ষতি হবে? আমরা তো বেহেস্তে যাব। লোক, সারা বিশ্বের লোক যদি বেহেস্তে না যায়, তো আমাদের সমস্যা কি? এই বলে চুপচাপ বসে থাকেন, দাওয়াতের কাজ বন্ধ করে দেন। খবরদার, এই আয়াত যেন তোমাদেরকে ধোকা না দেয়। শয়তান এই আয়াত স্মরণ করিয়ে যেন তোমাদেরকে ধোকা না দেয়, বরং সৎ কাজের আদেশ দাও এবং মন্দ কাজে বাধা দাও। মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তুমি একা বেহেস্তে যাবে তা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদাররা, নিজেদেরকে বাঁচাও আর নিজের পরিবার বর্গকে বাঁচাও। কোথেকে? জাহান্নাম থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ আর পাথর, বাঁচাও। তাহলে নিজে বাঁচলাম, আপন বাঁচলে চাচার নাম, না নিজে বাঁচলে বাপের নাম, এসব চলবে না। যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে তা নয়, যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, আর যে কাঠ খাওয়া দেখবে সে তাকেও আঙ্গার হাঁকিয়ে ছাড়ানো হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অন্যায় দেখে তুমি চুপ থাকবে, তুমি একজন অন্যায়কারী। সুতরাং সাবধান, শয়তানের এই চক্রান্তে খবরদার সেই ফাঁদে পা দেবেন না, যাতে মানুষকে বলে দরকার কি, ও আমরা যা করছে করছে, আরে ভাই তোমার সঙ্গে এই ব্যাপার, ও যাও না, বোঝাও, বোঝাও না মানলে তা সঙ্গ ত্যাগ করো। একটা যে একসঙ্গে বাস করছেন, বন্ধু আছে, এক রুমে থাকেন, সে নামাজ পড়ে না, তার সঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা সবকিছুই চলছে, যখন আপনাকে বলা হচ্ছে বোঝা না, ও আপনার নামাজ পড়ে না, ওর হিসাব ও দেবে, তাই না? ওর হিসাব ও দেবে। স্বামী খারাপ স্ত্রীকে বলা হচ্ছে, ওর হিসাব ও দেবে। স্ত্রী খারাপ স্বামীকে বলা হচ্ছে, ও আপনার বুঝবে জাহান্নামে যাবে আমার কি। বাপকে বলা হচ্ছে বেটা নামাজ পড়ে না, বলছে ও হিসাব ও দেবে আমার কি। সবারই হিসাব সবাই দেবে ঠিকই, কিন্তু কারো উপরে কিছু দায়িত্ব তো আছে, তারও হিসাব তো লাগবে। সুতরাং সৎ কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজে বাধা দিতে হবে। আপনি জানেন, অনেক সময় শয়তান আপনার উপকার করব বলে কাছে আসে, আর সত্যিই উপকার করে। কেমন জানেন, আদম আলাইহিসসালামের ইতিহাস আপনারা শুনেছেন বহুভাবে। কোরআনে যেভাবে বলা হয়েছে যে যখন শয়তান বিতাড়িত হয়ে গেল, আদম ও হাওয়াকে জান্নাতে স্থান দেওয়া হল। ইয়া ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ নির্দেশ দিলেন, আদম তোমরা স্বামী স্ত্রীর, যাক শয়তান বিতাড়িত হয়ে গেছে, কিন্তু প্রতিজ্ঞা নিয়ে গেছে। কি প্রতিজ্ঞা করেছে? যে ভ্রষ্ট করব ওকে এবং ওর সমস্ত। তখন তো কেউ হয়নি, তখন তো আদম আর তার স্ত্রী, তখন কারো জন্ম হয়নি, কিন্তু সে জানে যে জন্ম হবে, এই জন্য আগেই বলেছে যে ওকে এবং ওর বংশধরকে আমি ভ্রষ্ট করব। শয়তান চলে গেছে জান্নাত থেকে। এবারে আদম ও হাওয়া জান্নাতে বাস করতে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ বললেন, আদম এবং হাওয়া, তোমরা এই গাছের নিকটবর্তী হইও না, এ গাছ ভক্ষণ করো না। বহু জান্নাতে বহু আছে, ফল ফুল সব খাও, কিন্তু এটা খেও না। আল্লাহ তাআলা এমন কেন বললেন? পরীক্ষা। আমাদের কি বললেন? গরু খাও, ছাগল খাও, ভেড়া খাও, কিন্তু শুয়োর খেও না। সৃষ্টি তারই, সবই সৃষ্টি। আমাদেরকে বললেন গাছের মধ্যে বহু গাছ আছে, সব গাছ খাও, কিন্তু সেই গাছ খাওয়া হারাম। কোন গাছ খাওয়া হারাম? কোন গাছ খাওয়া হারাম? গাছের মধ্যে কোন গাছ খাওয়া হারাম? যে গাছ মানুষের জ্ঞান শূন্যতা আনে, মানুষকে মরণ মুখে পতিত করে, সে গাছ খাওয়া হারাম। আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে বহু চুল দিলেন, বহু রকমের লোম দিলেন, বললেন এইটা রাখো, এইটা ছাঁটো, এইটা চাঁছো, এইটা ফেলো, ওয়াজিব, এইটা রাখো, ওয়াজিব, তাই না? আল্লাহর ইচ্ছা। কেন এত কষ্ট কেন দিলেন? আল্লাহর পরীক্ষা। তুমি জান্নাত চাও না? জান্নাত থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, ওই তো শয়তানের ওয়াসওয়াসার পথ বলছি। এবার সেই জান্নাত আমরা ফিরে দিয়ে পাব, আমরা পবিত্র পরিচ্ছন্ন হলে তবে পাব। এবারে শয়তান দেখলই তো জান্নাতে থেকে যাবে, তো জান্নাতে বের করতে হবে। তো শয়তান তার কাছে গিয়ে ওয়াসওয়াসা, আদমের কাছে গিয়ে ওয়াসওয়াসা দিতে লাগলো। কি বললো? ইয়া আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ এবং অক্ষয় রাজ্যের কথা? এমন একটা গাছ, সেই গাছটা যদি তুমি খাও তাহলে চিরদিন জান্নাতে থেকে যাবে, আর জান্নাত থেকে বেরোতে হবে না, যেমন আমি বেরিয়ে গেলাম। আর যদি না খাও তো হয়তোবা তোমরা, তোমাদেরকে আল্লাহ বার করে দেবে এখান থেকে। এই গাছটা যদি খাও তাহলে তোমরা এমন জীবন পাবে যে জান্নাতেই চিরদিন থাকবে, এমন রাজত্ব পাবে যা অক্ষয় হাত হয়ে থাকবে। ফাআকালা মিনহা, বাস শয়তানি ওয়াসওয়াসাতে আদম হাওয়া ভুলে গেলেন আল্লাহর কথা। ফানাসিয়া, ওখানে ভুলের কথা আছে। আদম ভুলে গেলেন, তাই তার সন্তানরা ভুল করে। ভুল করা মানুষের স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। আদম ভুল করলেন, দুজনে মিলে সেই গাছ খেয়ে নিলেন, যেমনি গাছ খেলেন ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল, তারা জান্নাতের পাতা নিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। তার মানে বোঝা গেল কি, যে আগে লিবাস ছিল, লিবাস পরেছিলেন, সৌন্দর্যের লিবাস তারা পরিধান করেছিলেন, যেমনি নিষিদ্ধ গাছ ভক্ষণ করলেন। হুজুর সেই গাছটার নাম কি? দরকার নাই নাম জেনে, গন্ধম বলে গম, গমের গাছ আর কি গাছ, যাই হোক দরকার নেই। জান্নাতের পাতা নিয়ে নিজেকে ঢাকতে লাগলেন। সুতরাং আদম তার প্রতিপালকের অবাধ্য হয়ে গেলেন, ফলে তিনি পথভ্রষ্ট হয়ে গেলেন। কার চক্রান্তে? শয়তানের চক্রান্তে। কথা ছিল কি, খেও না, কিন্তু প্রলোভন দিল কি বলে, যে এটা খেলে তুমি চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতে। এই হল শয়তানি চক্রান্ত। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইবদিয়া লাহুমা মা বুরিয়ান হুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এখানে একটা কথা বাড়তি আছে। আসলে আল্লাহ তোমাদেরকে মানা করেছে কেন জানো? গাছটা খাবে, খাবে না। কেন মানা করেছে জানো? এই জন্য যাতে তোমরা জান্নাতে চিরদিন থেকে যাও, আর যাতে তোমরা ফেরেশতা হয়ে যাও। মানে ওই গাছ খেলে, গাছ না খেলে তোমরা কি হয়ে যাবে? তো প্রলোভন দিতে লাগলো, উভয় ফেরেশতা হয়ে যাও কিংবা তোমার জান্নাতে চিরস্থায়ী হও, এই জন্য তোমাদের প্রতিপালক। তার মানে গাছ খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, আর না হয় জান্নাতে চিরস্থায়ী থেকে যাবে। দারুণ লোভ, বিশাল লোভ। এই শ্রেণীর লোভ আপনার কাছেও আসে, দেখবেন বহু সময়ে এমন এমন লোভ আসছে, মানুষের কাছ থেকে এমন লোভ আসছে, তুই যদি অমুক জায়গাতে এই করিস তাহলে তুই হয়ে যাবে, তুই বড়লোক হয়ে যাবি, কিংবা অমুক জায়গায় গেলে তোর সন্তান হবে, অমুক জায়গায় গেলে তোর দিন দুনিয়ায় ভালাই হবে। আপনারা বুঝতে পারছেন, ব্যাংকের ফিক্সড ডিপোজিট করার সময়ে কত জিহাদ করতে হয় শয়তানের সাথে, যদি বছরে পাঁচ বছরে ডবল হয়, সাত বছরে ডবল হয়, ফিক্সড করে দিলেন বাস। আজকাল যৌতুকের জামানা, পণ প্রথার যুগ, মেয়ে হয়েছে সমস্যা নেই, মেয়ের নামে এক লাখ টাকা কোন রকম জমা করে ফিক্সড করে দেন। মেয়ের যখন বিয়ের বয়স হবে তখন আরামসে মোল্লা মৌলবি সবাইকে মিলিয়ে হ্যাঁ মাদ্রাসা মসজিদের কমিটি গোটা গ্রামের লোককে খাওয়ান, সমস্যা নেই। কেন আপনি নিজের পয়সা খাওয়াবেন না? কার পয়সা খাওয়াবেন? কার পয়সা খাওয়াবেন? কেন হারাম কেন হবে? সে তো ব্যাংক দিচ্ছে আপনাকে, ব্যাংক আপনাকে দিচ্ছে, তো হারাম কি করে হলো? বলে সরকার দিচ্ছে। সরকার কোথেকে দিচ্ছে? সরকার কি টাকা ছেপে দেয় আপনাকে? সরকার কেন দেবে আপনাকে? ওরা সুদ জমা করে নিয়ে তারা খায় এবং আপনাকে কিছু দেয়, ঠিক না? আপনি বলছেন আমি তো ব্যাংক থেকে নিচ্ছি, আমি তো গরিবদের কাছ থেকে সুদ নিই না, আমি তো জুলুম করি না। আপনি করেন না, কিন্তু আপনার টাকা দিয়ে জুলুম করা হয়। সুতরাং এই যে একটা লোভ, এত টাকা আছে, ফালতু পড়ে আছে, শয়তান তখন ওয়াসওয়াসা দেয়, দে ফিক্সড কর, ফিক্সড করে দে, ফিক্সড করে দে, এত টাকা হয়ে যাবে। যারা মোমেন ব্যারি মুখলাসিন বললাম, যারা বেচারি ভালো মানুষ তারা বলে না দরকার নেই, এত লোভে আমার দরকার নেই। শয়তান তাদেরকে চিৎপাত করতে পারে না। কিন্তু যারা দুর্বল ইমানের মানুষ, যাদের ভিতরে ইমানের পরিপক্কতা নেই, তারা কি করে? অসুবিধা কি, জো আপসে আতা হয় আনে দো, তাই না? বলে চালিয়ে দেয়। এইভাবে মানুষের মাঝে প্রলোভন সৃষ্টি করে শয়তান, যেমন আদম এবং হাওয়াকে করেছিল। তারপরে শুধু তাই না, ওয়া কাসামা হুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম করে বলল, আল্লাহর কসম, কসম করে বলছি আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালাই চাই, বিশ্বাস করো, এই গাছটা খাও। না, আল্লাহ মানা করেছেন। আল্লাহ মানা করলে কি হবে? কেন মানা করেছেন? এই জন্য করেছেন, এ নয় যে তুমি খেও না, এই ভয়ে যাতে করে তোমরা ফেরেশতা হয়ে যাও কিংবা চিরস্থায়ী থেকে যাও, এই জন্য নিষেধ করে, তুমি খাও তোমাদের ভালাই হবে, ব্যাস ফেসে যায়। অনেক সময় আপনি দেখবেন মনের ভিতরে যে আল্লাহ আল্লাহ রসুল মানা করেছেন, কিন্তু আপনি সেটা করতে চাচ্ছেন না, মনে হচ্ছে কি, তখন বিভিন্ন রকমের ব্যাখ্যা, ও এটা তো এই জন্য। কখনো ভাববেন কি আল্লাহ করিম দিয়ে সেই কাজটা মানুষ করে ফেলে। সুতরাং শয়তানের চক্রান্ত, ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা সাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। ওই যে তারপরে যখন খেয়ে নিলেন, তারপরে শর্মগা বা লজ্জাস্থান দেখা গেল, তারপরে যা হবার হল। সুতরাং শয়তানের চক্রান্তে তারা সুখময় জান্নাত থেকে দুঃখময় পৃথিবীতে নেমে এলো এবং শুরু হল শত্রুতার সেই রেস, এবং এই রেস চলতে থাকবে কতদিন? কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। বর্তমানে শয়তান ও তার বন্ধু বান্ধবকে লক্ষ্য করুন, মানুষকে ভ্রষ্ট করার জন্য কিভাবে তারা একই পদ্ধতি ব্যবহার করে চলেছে। সুন্দর সুন্দর লেবেল লাগিয়ে, মধুর লেবেল লাগিয়ে বিষ বিক্রি হচ্ছে, ঠিক না? বল, মধুর লেবেল লাগিয়ে বিষ বিক্রি হচ্ছে, সুন্দর নাম ধর্ম নিরপেক্ষতা। ভাই, আমরা কোন ধর্মকে অসম্মান করি না, সব ধর্ম সমান, ধর্ম নিরপেক্ষতা। কিন্তু ডিব্বাটা খুলে দেখেন ভিতরে কি আছে, উপরে লেবেলে লেখা আছে ধর্ম নিরপেক্ষতা, ডিব্বাটা খুলে ভিতরে দেখেন কি আছে, ধর্মহীনতা, ধর্মহীনতা। শয়তান খুব সুশোভিত করেছে ধর্ম নিরপেক্ষতা, আমার রাজ্য আমার রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ, কিন্তু ভিতরে কি, ধর্মহীন। রক্ষণশীলতা, রক্ষণশীলতা, ডিব্বা খুলে দেখেন কি লেখা আছে, ইসলামী মূল্যবোধকে ঘৃণা। তার মানে যারা পর্দা করে তারা রক্ষণশীল, যারা দাড়ি রাখে তারা রক্ষণশীল। রক্ষণশীল একটা সহজ বাংলা হচ্ছে সেকেলে। সেকেলে মানে কি? সেকেলে, সেকেলে প্রাচীনপন্থী, সেই কেলে, সেই কালের লোক। আমরা বলি না এই যুগের মানুষ নয়, এই যুগের মানুষ নয় মানে কি, সেকেলে। রক্ষণশীল, পুরনো যুগের মানুষ, আদি যুগের মানুষ, আদিম যুগের মানুষ সেই পুরনোকে ধরে আছে। ব্যাস, কেন বলে সেকেলে? পুরনো যুগের আদিম যুগের মানুষ। একজন মহিলা পর্দা করে আছে, বোরকা পড়েছে, সে হচ্ছে সেকেলে, মানে আদিম যুগের মানুষ। আর একজন ম্যাডাম আপ টু ডেট, আধুনিকা, তাই না? পায়ের অর্ধেক বেরিয়ে আর উপর থেকে অর্ধেক বেরিয়ে, তাকে আপনি কি বলবেন? আধুনিকা, প্রগতিশীলা, তাই না? হ্যাঁ, ডিজিটাল, এখন পুরো ডিজিটাল, তাই না? ব্যাস, তো এই মহিলা আর ওই মহিলা, আপনারা বিচার করে বলুন কোনটা সেকেলে। সেকেলে মানে কি? কোনটা সেকেলে? বোরকাটা সেকেলে নাকি এই যে আধা খোলাটা সেকেলে? আধা খোলাটা সেকেলে কেন? বোরকা আসার আগে, পর্দা আসার আগে ওরাই ছিল, ওরাই সেকেলে, ওরাই রক্ষণশীল, ওরাই সত্যকে গ্রহণ করতে চায় না, সভ্যতাকে গ্রহণ করতে চায় না, ওরাই সেকেলে। উল্টে চোর গৃহস্থকে ডাঁটে, চুরি তুই করছিস আর দোষ দিচ্ছিস গৃহস্থকে, আরে তোরাই তো সেকেলে। আল্লাহ তাআলা প্রথমে মহিলারা এইভাবে চলাফেরা করত, এই জন্য আল্লাহ নিষেধ করলেন, আগে ছিল না চাদর ঢাকা, পর্দা ঢাকা, বোরকা ঢাকা, আল্লাহ বললেন তোমার ঢাকো, তাহলে সেকেলে কারা? যারা বোরকা পরে তারা সেকেলে, না যারা ন্যাংটা তারা ন্যাং নং নাং তারা হচ্ছে সেকেলে, ওরাই সেকেলে। কিন্তু হিসাবের ভুল, কেমন শয়তান লেবেল লাগিয়েছে। ব্যাস, মৌলবাদ, মৌলবাদ একটা লেবেল, ডিব্বার গায়ে লেখা আছে মৌলবাদ। সবাই জানে মৌলবাদ মানে কি? কট্টর পন্থা, বাড়াবাড়ি করা, এখানে বোম ফাটাও, ওখানে বোম ফাটাও, এখানে মারামারি করো, ওখানে মারামারি করো, হ্যাঁ, সামান্য কিছু না মারলে চুন, পান থেকে চুন খসলেই বাস, এটা হচ্ছে মৌলবাদ, মৌলবাদী। আর ভেতরে কি আছে? ভেতরে আছে, ডিব্বা খুলে দেখবেন, যে মৌলবাদী তারা নয় যারা ইসলামকে পরিপূর্ণ রূপে মানে না, তারা হচ্ছে মৌলবাদী যারা ইসলামকে পরিপূর্ণ রূপে মানে। তো ইসলামকে পরিপূর্ণ রূপে মানতে হবে না নুস নুস মানলেই হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা, নাকি জুমা পড়লেই হবে, জানাজা পড়লেই হবে, দুই ঈদ পড়লেই হবে, মাথায় টুপি লাগালেই হবে, হ্যাঁ, নাকি পুরোপুরি ইসলামকে মানতে হবে, কোরআনের অর্ধেকটা মানতে হবে না গোটাটাই মানতে হবে? তাহলে যদি মুসলমান হও তো ভালো রূপেই হও, গোটা রূপেই হও, আধা আধা থাকলে কি করে হয়? যখন তোমরা মুসলমান হবে পুরোপুরি রূপে হও, কিন্তু পুরোপুরি রূপে যারা মুসলমান হয় তাদেরকে ওরা মৌলবাদ বলে বদনাম করে, তাদেরকে বলে মৌলবাদী, তাদের কাজ হচ্ছে মৌলবাদ। কেন না? তারা ইসলামকে ভালোভাবে মানে। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা কথা, কট্টর পন্থা আলাদা জিনিস, ইসলামকে পুরোপুরি মানার পর যদি কেউ বাড়াবাড়ি করে, অতিরঞ্জন করে, আমি একটা উদাহরণ দিই, পর্দার সাথে মহিলারা থাকবে, পর্দার সাথে তারা বাইরে যেতে পারে না? পারে না। যারা পর্দা মানে এবং বাইরেও যায় তারা হচ্ছে মৌলবাদী, ওদের কথা মতো মৌলবাদী। আর যারা পর্দা করে, বোরকা পরে, কিন্তু ঘরের ভিতর থেকে বাইরেই যায় না, না বাইরে যাওয়া হবে না, তারা হচ্ছে কট্টরপন্থী, তারা মৌলবাদী না, তাদের কি বলা হয়? কট্টরপন্থী। তারা বেশি বোঝে, তার মানে শরীয়তকে বেশি রূপে মানে, আর এমন বোঝ বুঝে যেটা অতিরিক্ত অতিরঞ্জন হয়ে যায়, তারা হচ্ছে কট্টরপন্থী। কিন্তু ওরা মৌলবাদবাদীকে কট্টরপন্থীর মানেতে ব্যবহার করে, এই জন্য মৌলবাদী নামে মুসলমানদেরকে বদনাম করে। অথচ মৌলবাদ ছাড়া, মৌলবাদী না হলে পরে আপনি পরিপূর্ণ পাকা মুসলমান নন। মৌল মানে কি? মূল সম্বন্ধীয়, মূল মূল মূল মানে কি? আমাদের মূল কি? কোরআন ও হাদিস। আমাদের মূল হচ্ছে ঈমান, আকীদা ও বিশ্বাস, এই মূল থেকে যদি কেউ সরে যায় সে মুসলমান থাকবে? একটা গাছ, সেই গাছের ডালপালা ফুল ফল সবকিছু থাকে, বহু শাখা প্রশাখা পাতা থাকে, আর মেন যেটা সেটা কি? গদি। আর গদির নিচে থাকে শিকড়, শিকড়েরও বহু শাখা প্রশাখা থাকে, একটা শিকড়ের নাম হচ্ছে মূল। সেই গাছটা মাটি খুঁড়ে মূল শিকড়টাকে কেটে দেন আর আশেপাশের শিকড়গুলোকে রেখে দেন, গাছটা জীবিত থাকবে না বেঁচে মারা যাবে? আরে মৌলবাদী না হলে মারা যাবি রে, মৌলবাদী না হলে বাঁচবি না রে। তোর মূলটা যদি কেটে দেওয়া হয় তোর গাছ পাতা লতা পাতা কিছুই কাজে দেবে না। মৌলবাদী ছাড়া, মৌলবাদী হওয়া ছাড়া উপায় নেই। তবে হ্যাঁ, আমি বারবার বলছি, মৌলবাদী মানে কট্টরপন্থী না, যারা বেশি বোঝে তাদের ব্যাপার বলছি না। মূল মানতেই হবে, মূল যদি কেটে দাও, মৌলবাদী হতে যদি মানা করো, নিষেধ করো, তাহলে জেনে রাখবে তোমার জীবনের কোনো দাম নেই। আর একটা লেভেল, শয়তান লেভেল লাগিয়ে দিয়েছে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা তার মানে কি? বাক স্বাধীনতা মানে বলার স্বাধীনতা, যার যা খুশি সে তাই বলতে পারে, এটা মানুষের মানবিক স্বাধীনতা, যার যা খুশি তাই বলতে পারে। কিন্তু তারা এই কথাটা বলে তাদের কি জানেন, লেবেল লাগিয়ে তাদের ভিতরে কি আছে, ইসলাম সম্পর্কে যা খুশি তাই বলা যাবে, কোরআন হাদিস সম্পর্কে যা খুশি তাই বলা যাবে, এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। নাস্তিকরা কত কি বলছে ফেসবুকে, কত কি লিখছে, কতভাবে আল্লাহকে গালি দিচ্ছে, সরকার কোন ব্যবস্থা নেবে না, কারণ বাক স্বাধীনতা আছে। কিন্তু তারাই মানে না এটা, যখনই তার বিরুদ্ধে বলবেন তখনই ছবল মারবে, যখনই তার বিরুদ্ধে বলবেন, সরকারের বিরুদ্ধে বলবেন, সরকারের ব্যক্তিগত হামলা করবেন, কেন বাক স্বাধীনতা নাই? তোমার ছেলে এই করছে, তোমার মেয়ে এই করছে, তোমার এই চরিত্র, তোমার চরিত্র এই, তুমি এই করছো, তখন দাও ওকে শেষ করে। কেন বাক স্বাধীনতা কোথায় গেল? তার মানে কি না, আমি তোমার ব্যাপারে যা ইচ্ছা তাই বলতে পারবো, বাক স্বাধীনতা আছে, কিন্তু তুমি আমার বিরুদ্ধে কিছুই বলতে পারবে না, বাক স্বাধীনতা নেই। তার মানে ইচ্ছা শক্তি প্রদীন, শক্তি স্বাধীনতা, এটা হচ্ছে শক্তি প্রয়োগ। যার শক্তি আছে তার মুখের জোর আছে, কিন্তু লেভেল এক, কর্ম এক, আলাদা। আর একটা লেভেল আছে ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে ইসলাম থেকে মুরতাদ হওয়ার সুযোগ সৃষ্টি করেছে এরা। তার মানে ওর ইচ্ছা, ও মুসলমান হতেও পারে নাও হতে পারে, মুসলমান ঘরে জন্ম নিতে কি হবে, ওর ইচ্ছা সালমান রুশদি হতে পারে, তাসলিমা নাসরিন হতে পারে, সমস্যা কি? বাকি জান্নাতে যেতে পারে, জাহান্নামে যেতে পারে, ঠিক আছে, ব্যক্তি স্বাধীনতা। কিন্তু ব্যক্তি স্বাধীনতা মানে এই নয় যে আপনি তা সেই স্বাধীনতা প্রয়োগ করে অন্যের ক্ষতি করবেন। আপনার ব্যক্তি স্বাধীনতা আছে, আপনি পাগল, পাগল হতে পারেন, আপনি পাগলামি করতে পারেন, কিন্তু পাগলামি করে মসজিদে পেশাব করবেন এটা কেউ মানবে নাকি? পাগলামি করে আপনার গায়ে হাত দেবে, আপনার ছেলে মেয়ের গায়ে হাত দেবে, আপনি কি এটা কি পছন্দ করবেন? না, স্বাধীনতা থাকবে, কিন্তু সেই স্বাধীনতা অন্যের হিসাবে নয়। ইসলামে স্বাধীনতা আছে তাই না, ইসলামে পরাধীনতা নেই। ওরা যেটা মনে করে ইসলামে পরাধীনতা আছে, এটা করো না, এটা করো না, সেটা করো না, এটা হারাম, ওটা হারাম, এটা পরা ব্যক্তি পরাধীনতা। সুতরাং সৌদি আরবে ওই আওয়াজ উঠেছে, যে আওয়াজে বলা হয়েছে এই যে হাইয়াতুল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার নয়, বলছে হাইয়াতুল আমর বিল মাউতি ওয়া নাহি আনিল হায়াত। তার মানে সৎ কাজের আদেশ আর বাধা, মন্দ কাজে বাধা দেওয়ার প্রতিষ্ঠান নয়। এ প্রতিষ্ঠান বলছে কি, জীবনে বেঁচে থেকো না, মরে যাও। তার মানে স্বাধীনভাবে বাঁচতে দেয় না, বেপর্দা হয়ে চলতে দেয় না। মহিলাদের স্বাধীনতা আছে, তারা ও নারী স্বাধীনতার একটা লেভেল আছে বলছি পরে। ব্যক্তি স্বাধীনতা মানে এই নয় যে আপনি যাই ইচ্ছা তাই করবেন, পাগলের প্রলাপ বকবেন আপনার ঠিক আছে, কিন্তু আমাকে গালি দিবেন সেটা আপনার স্বাধীনতা নেই। ইসলামে পরাধীনতা নেই, ইসলামে আছে সুশৃঙ্খলতা। সুশৃঙ্খলতা না থাকলে সব জিনিস কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আগুন, আগুনের যদি ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয় সারা পৃথিবী জ্বলে ছারখার হয়ে যাবে। পানিকে যদি স্বেচ্ছাধীনতা দেওয়া যায়, ইচ্ছা স্বাধীনতা দেওয়া যায়, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অতএব সবকিছু থাকবে সুশৃঙ্খল অবস্থায়, সুনিয়ন্ত্রিত অবস্থায়, নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। আমরা আগুন পকেটে ভরাছে তাই না? যারা বিড়ি সিগারেট খান তাদের পকেটে আগুন ভরাছে না নাই? লাইট আছে, লাইটার আছে, ইচ্ছা হলো ফট করে বের করে নিলেন। এই আগুন দিয়ে সারা পৃথিবী জ্বালিয়ে দেওয়া হবে তাই না? তার মানে নিয়ন্ত্রণে আছে। যদি আগুন চায় যে না আমি স্বাধীনভাবে চলবো, বাস সারা পৃথিবী জুড়ে ছারখার হয়ে যাবে। পানি আমাদের আছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা স্বাধীন করে, স্বেচ্ছাধীন না, আল্লাহর অধীনে সেগুলো চলে। সমুদ্রে পানি আছে, সমুদ্রের পানি যদি কোনো সময়ে স্বাধীন হয়ে যায় কি সৃষ্টি করবে? সুনামি সৃষ্টি করবে। সুনামি দেখেছেন? সুনামি দেখেছেন তো? কেউ যদি স্বাধীন হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন স্বাধীন কেউ না। আপনি নিজেই দেখুন ভেবে যে আপনি নিজের কাজে স্বাধীন না। কেন? আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই খেতে পারেন? পারবেন খেতে? আপনার স্বাধীনতা আছে খাবার? বলে আমার ইচ্ছা আমি খাবো, আমার মুখ আমার পেট, খান তো দেখি, খান বিষ খান, আর খান 1 কেজি চালের ভাত খেতে পারবেন? খান, স্বাধীনতা আছে খান। কেউ স্বাধীনতা না, কেউ স্বাধীন না, বরং সবাই প্রকৃতির নিয়মের পরাধীন। অতএব ব্যক্তি স্বাধীনতা আসলে ওদের উদ্দেশ্য হল যে মুসলমান হতেও পারে নাও হতে পারে, জান্নাতে যেতে পারে জাহান্নামে যেতে পারে, এ নিয়ে তোমরা বকবকি করো না। আসলে উদ্দেশ্য আলাদা, শুধু নির্দিষ্ট ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা। তেমনি নারী স্বাধীনতা, নারী স্বাধীনতার বিরুদ্ধে, নারী স্বাধীনতার সপক্ষে কত লেখক লিখেছে, কত কবি, এমনকি কবি নজরুল আমাদের জাতীয় কবি, সেই কবিও নারী স্বাধীনতার সপক্ষে। আমরাও আমরা নারী স্বাধীনতার বিপক্ষে না সপক্ষে? নারী স্বাধীনতার সপক্ষে না বিপক্ষে? আপনার সপক্ষে, কিন্তু নারী স্বাধীনতা ওদের যে উদ্দেশ্য তার বিপক্ষে। ওদের উদ্দেশ্য কেমন? নারী স্বাধীনতা মানে হচ্ছে মুরগি স্বাধীনতা। মুরগি স্বাধীনতার আন্দোলন কারা করে? শিয়ালরা। কেন? না, মুরগির অত্যাচার হচ্ছে, খামারে বন্দি করে রেখে দিয়েছ চলবে না, স্বাধীনতা থাকতে হবে, মুরগি ছেড়ে দাও, এ ঘর থেকে বের করে দাও। কেন এ অবদ্ধ ঘরে আটকে রেখেছ? কেন দরমাতে আটকে রেখেছ? এদের স্বাধীনতা কই? এদের, এরা একটা জীব, এরা একটা জন্তু, এদেরকে কেন বেঁধে রেখেছ? কারা বলছে? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, শিয়ালরা। বুঝছেন কেন? হ্যাঁ, তারা বুঝছে যেমনি ছাড়া পাবে আর খপা খপ ধরব আর ইচ্ছা মতো খাব। যদি এই স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আন্দোলন তোমরা করছো, বোরকার অন্ধকার থেকে বেরিয়ে এসো, কি বলে, খিল বন্ধ থেকো না ঘরে, বাইরে বেরিয়ে এসো, এই বলে তারা স্বাধীনতার ডাক দিয়েছে। আসলে নারী স্বাধীনতা না, আসলে জরায়ু স্বাধীনতা, ফ্রি সেক্সের ডাক তারা দিচ্ছে। তারা দিচ্ছে কি? মেয়েরা পুরুষদের পাশাপাশি থাকবে, নারী পুরুষের সমান অধিকার, পুরুষ নারীর পাশে বসে অফিস করবে, পুরুষ নারীর পাশে বসে, বুঝতে পারছেন? আর কি, ওই যে শিয়াল পণ্ডিতের যে উদ্দেশ্য, এদেরও তাই উদ্দেশ্য। সুতরাং নারী স্বাধীনতার নামে জরায়ু স্বাধীনতা। খবরদার মা বোনরা, এই আহ্বানে সাড়া দেবেন না। আপনারা বুঝতে পারছেন না কেন ডাকা হচ্ছে, কেন আপনাদেরকে এত প্রলোভন দেওয়া হচ্ছে। আপনারা একটা গল্প শুনেছেন এই মুরগি স্বাধীনতার একটা, একটা শিয়াল একটা মুরগিকে, মোরগকে তারা তারা করেছে, খুব তারা করেছে। তারা শেষকালে উঠে মোরগটা গাছের উপরে উঠেছে। এবারে শিয়ালটা কি করবে? গাছে তো উঠতে পারছে না, কিভাবে ওকে নামানো যায় আর কিভাবে ওকে গ্রাস করা যায়, নানা রকম ফুসলি ফাসলি দিতে, একে তো পারা যাবে না, এ তো মোল্লা মোল্লা আছে। ও অপেক্ষা করতে করতে করতে জোহরের আজান হয়ে গেছে। মোরগ ভাইয়া, মোরগ ভাইয়া, নেমে এসো, জোহরের আজান হয়ে গেছে, এসো জামাত করে নামাজ পড়ব। দেখছেন উদ্দেশ্য নামাজ পড়া? হ্যাঁ, মোরগ বুঝতে পারছে, এইরকম মেয়েদেরকেও বুঝতে হবে যে শিয়াল কেন ডাকছে, জামাতে নামাজ পড়ার জন্য ডাকছে। আল্লাহু আকবার, কত বড় মেন উদ্দেশ্য, কি বলে, কত মহৎ উদ্দেশ্য, জামাতে নামাজ পড়ব। তারপরে বলছে যে হ্যাঁ শিয়াল ভাই, আজান তো হলোই মাত্র, ওই হাদিসে আছে না, এখন গরমের দিন একটু ঠান্ডা করে নামাজ পড়ো, আর একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করার পর হচ্ছে ঠান্ডা তো হয়ে গেছে। বলছে মোরক ভাই, হ্যাঁ মোরক ভাইয়া, মোরক ভাইয়া সময় তো হয়ে গেছে, এখন এসো। তো বলছে শিয়াল ভাইয়া, আপনি তুমি কি জানো না যে জামাতে যত লোক বাড়বে তত স্বভাব বেশি হবে? তো এখন তো আমরা দুজন মাত্র, আরো লোক আসুক। এইভাবে সময় পার করছে, তাই না? তারপরে আরো প্রবন্ধ দিতে লাগলো, এসো জামাতে সময় হয়ে যাচ্ছে ইত্যাদি। তো বলছে তো উজু নেই, উজু করতে হবে। ইতিমধ্যে সামনে কুকুর আসছে, কুকুর দেখে শিয়াল দৌড় দিয়েছে। তখন মোরক ভাইয়া বলছে, ও শিয়াল ভাইয়া, এখন তো তিনজন হয়েছি, জামাত ভালো হবে, এসো না জামাত করি। শিয়াল বলছে, উজু টুটে গেছে ভাই, উজু করে আসি। বুঝতে পারছেন? এই যে গল্প আছে, ছেলেবেলাতে পড়ানো হয় পরে লোকে। আ শিয়ালের উদ্দেশ্য জামাত করে নামাজ পড়াবার নয়। অনেক সময় দেখবেন, আপনারা রাজনীতি বোঝেন, একজন অমুসলিম সে মাজার থেকে, ও মুসলিম তো করে, মাজার থেকে ভোটের প্রচার শুরু করছে, তাই না? মাজারে চাদর চড়িয়ে সেখানে কত রকম সিজদা প্রণাম করে মিষ্টি বিলিয়ে ভোটের প্রচার শুরু করছে, সে কি আসলে মাজারকে মানে? কি কি উদ্দেশ্য বলুন তো? যারা মাজার পূজা করে তাদের মনটাকে আকর্ষণ করে রাজনীতি। একজন বৃহৎ বড় নেতা যাচ্ছে মসজিদের পাশ দিয়ে কনভয়ে যাচ্ছে, হঠাৎ করে আজান শুরু হলো, এই গাড়ি থামাও, গাড়ি থামিয়ে দিল, আজান শেষ হলো চলতে লাগলো। এরকম কি শরীয়তের নিয়ম নাকি এটা? কিন্তু সে অমুসলিম, যে গাড়ি থামালো বড় নেতা অমুসলিম। গাড়ি থামালো কেন? আজানকে সম্মান করে? আজানকে সম্মান করে না, কিন্তু সে বুঝালো যে দেখো মুসলমানরা, আমি অমুসলিম মুসলমান নই, তোমাদেরকে সম্মান করি। আর পরের কথাটা বলে না, সেটা বুঝে নাও, সেটা কি? অতএব তোমরা আমাকে ভোটটা দিও, তাই না? এসব রাজনীতি। একজন মুসলিম হয়ে সে মন্দিরে যাচ্ছে, মন্দিরে পূজা শুরু করে কপালে তিলক ফোঁটা লাগিয়ে সিন্দুরে ফোঁটা লাগিয়ে ভোটের প্রচার শুরু করছে, উদ্দেশ্য কি? সে মানে না মানে আলাদা কথা, কিন্তু এখন বর্তমানের উদ্দেশ্যটা কি? যে দেখো মুসলমানরা, এ মন্দিরওয়ালারা, আমি মুসলমানের বাচ্চা, কিন্তু আমি তোমাদের বিরোধী না। এগুলো সবাই জানে, তবে সবাই জানে তা না, সাধারণ পাবলিক আম পাবলিক বোঝে না এটা। যারা রাজনীতি করে রাজনীতি বোঝে, বাকি যারা একটা বিড়ির বদলে ভোট দেয়, এক কাপ চায়ের বদলে ভোট দেয়, এক কাপ চা, ওই যে বলে না যে আমাকে একটা হরফ শেখাবে আমি তার গোলাম, যে সামান্য উপকার করবে আমি তার, এটা নিয়ম। আর আপনারা এটাও বাংলাতে জানেন, প্রত্যেক দানই প্রতিদান চায়। দান মানে কি? প্রতিদান। উপকার মানে কি? প্রত্যুপকার। উপহার মানে কি? প্রত্যুপহার। যখনই আমি একটা উপহার দেব, তখন আপনার মনের মধ্যে একটা ঋণ, ঋণ বলে অনুভব থাকবে, যে লোকটা দিল আমাকেও দিতে হবে, তাই না? এই অনুভূতি ভালো, এটা ভালো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মান সানা ইলাইকুম মারুফান ফা কাফিউ, তোমাদেরকে কেউ উপকার করলে, তোমাদের উপকার করলে তার বদলা দাও। সুতরাং মনে রাখবেন যে যখনই আপনাকে শয়তান উপকার করছে, কোন উপকার করছে তার মানে কি? আপনার কাছ থেকে কিছু পেতে চাচ্ছে। অনেক কথা থেকে গেল, যাই হোক, পরে আবার হবে ইনশাআল্লাহ, কারণ সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে খিদে লেগেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন শয়তানের এই জিনিসটাকে বোঝার। কি বিষয়বস্তু কি ছিল, এর শিরোনাম কি ছিল? যে শয়তান খারাপ জিনিসকে সুন্দর করে দেখায়, খারাপ জিনিসকে সুশোভিত করে দেখায়। আগামীতে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের মানার তৌফিক দেন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।